الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد محرم মাসের আজকে 9 তারিখ অনেকেই 9 তারিখ রোজা রেখেছেন আর কালকে আবার রোজা রাখবেন ইনশাআল্লাহ এবারে এই যে রোজা রাখি বা সিয়াম এর মূল কারণ কি এ বিষয়ে আলোচনা সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এসে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে আশুরার দিনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাযা আল-ইয়াউম আল্লাযী তাসুমুনা এ কোন দিন যেদিন তোমরা গরিব সিয়াম পালন করো তারা বললেন هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصوم এই দিন হলো মর্যাদাবান দিন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম আর তার সম্প্রদায় বনী ইসরাঈলকে আল্লাহ পাক রক্ষা করেছেন আর ফিরআউন আর তার সম্প্রদায়ের লোকজনকে ডুবিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ফলে মূসা আলাইহিস সালাম এদিনে সিয়াম পালন করেছেন তাই আমরা সিয়াম পালন করি ইহুদিরা উত্তর দিল যেহেতু মূসা আলাইহিস সালাম আর তার সম্প্রদায়কে আল্লাহ পাক এদিনে রক্ষা করেছেন ফিরআউনের আক্রমণ থেকে আর ফিরাউনকে তার দলবল সহ ধ্বংস করে দিয়েছেন তাই মূসা আলাইহিস সালাম এদিনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ তিনি রোজা রেখেছেন তাই আমরা রোজা রাখি তাহলে আমরা বুঝতে পারলাম সিয়াম এদিনে যে আমরা সিয়াম পালন করি কেন পালন করি সিয়াম রাখার এদিনে তার কারণ হচ্ছে এটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন বনী ইসরাঈলকে রক্ষা করেছেন আর ফিরআউনকে ধ্বংস করেছেন কিভাবে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন আল্লাহু আকবার সমুদ্রপথে মূসা আলাইহিস সালামকে পার করিয়ে দিয়েছেন পানিকে জমিয়ে দিয়েছেন পাহাড় শুরু হয়ে গেছে এক একটা রাস্তা 12টা রাস্তা তৈরি হয়েছে সুবহানাল্লাহ 12টা রাস্তা তৈরি হয়েছে কেন 12টা রাস্তা বনি ইসরাইল 12 গোত্রে ছিল বিভক্ত ছিল 12টি গোত্র ছিল তাদের এবারে যদি একই রাস্তা হয় হয়তো এখন লড়াই হতে পারে কি আগে যাবে কি পরে যাবে তে আল্লাহ রাব্বুল আলামিন 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন সুবহানাল্লাহ সবাই আস্তে আস্তে করে ধারাবাহিক নিয়ম মতো চলে গেছে যখন আচ্ছা ওখানে যখন সমুদ্রের কাছে যখন পৌঁছালেন এবারে পিছনে হচ্ছে ফিরাউন তার দলবল সহ বনী ইসরাঈল বলল ইয়া আল্লাহ ইন্না লা মুদরাকুন ফিরাউন এসে গেছে ও মা মুশকিল মূসা আলাইহিস সালাম কি বললেন ইন্না মা ইয়া রাব্বি সিয়াহি আল্লাহু আকবার আমার রব আমার সাথে আছে তিনি আমাকে পথ দেখিয়ে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিরকম আত্মবিশ্বাস ছিল আল্লাহর জাতির উপর ওমাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া হাসবুহু যে আল্লাহ জাতির উপর পরিপূর্ণ রূপে তওয়াক্কুল ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট মূসা আলাইহিস সালাম কি বললেন আমার রব আমার সাথে আছে চিন্তা করার কি আছে ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বি আসাকাল বাহর ফানফালাক ফাকান কুল্লু ফিরকিন কাত-তাওদ আল-আযীম ওয়া আযলাফনা থামা আল-আখিরিন ওয়া আনজিনা মূসা ওয়া মা'হু আজমাঈন থুম্মা আওরাকনা আল-আখিরিন ان في ذلك لايه وما كان اكثرهم مؤمنين وان ربك لهو العزيز الرحيم الله পাক মুসার প্রতি ওহী নাযিল করলেন মুসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, যার ফলে বারোটি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, এক একটি পাহাড়ের মতো দেখতে দেখা গেছে, পানি নাই, সুবহানাল্লাহ, পানি শুকিয়ে গেছে। আল্লাহ বলে আচ্ছা, এবারে আল্লাহ পাক এদেরকে পার করিয়ে দিলেন, আর পিছনে যারা আছে ওদেরকে সামনে আনলেন, কারণ যদি দূরে থেকে তাহলে ধ্বংস হবে না। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের উদ্যোগ তোমরা অ্যাডভান্স হবে। এবারে ওরা তো পার হয়ে গেছে, ফেরাউন যখন দেখছে ওরা তো রাস্তা একদম, তারা যখন পার হয়ে গেছে তো আমরা চলে যাব। কিন্তু এমনি মুহূর্তে ফেরাউনের যে ঘোড়া ওইটা সামনে যাচ্ছে না, ঘোড়া সামনে যাচ্ছে না, জিবরিল আলাইহিস সালাম এসে ওকে হাঁকালেন, তারপরে ও জিবরিল আগে যাচ্ছে আর তারপরে ও ঘোড়ার সামনে যাচ্ছে। একদম কেন্দ্রবিন্দুতে যখন পৌঁছালো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন পানি তুমি যেভাবে আগে ছিল এভাবে হয়ে গেল। সুবহানাল্লাহ, দেখলেন রাখে আল্লাহ না রেখে, এটাই হলো আল্লাহ কিভাবে হেফাজত করলেন মুসা আলাইহিস সালামকে আর তার সম্প্রদায়ের লোকজনকে, আর কিভাবে ধ্বংস করলেন ফিরআউনকে। একদম লাস্টে যখন ফিরআউন ধ্বংস হয়ে যাবে, দেখছে আর কোনো চারা নাই, বাঁচার কোনো পথ নাই, কি বললো, আমানতু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ওই ভাবে এলাম, ঈমান আনলাম, যেভাবে বনী ইসরাঈল বা যে সত্তার উপর, ওই সত্তার উপর আমি ঈমান আনলাম, যে সত্তার উপর বনী ইসরাঈল ঈমান এনেছে। কথাটা বুঝতে পেরেছেন? আমানতু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ওই জাতের উপর, ওই সত্তার উপর ঈমান আনলাম, যে সত্তার উপর বনী ইসরাঈল ঈমান এনেছে, আর আমি মুসলমানদের একজন। আল্লাহ কি বললেন, আল আনা وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুমি ঈমান এনেছো, তুমি বলছো এখন, অথচ এর পূর্বে তুমি ফ্যাসাদ সৃষ্টি করতে, আমার নাফরমানি করেছো, কত বড় বড়ত্ব তুমি প্রকাশ করেছিলে, নিজের বড়ত্ব প্রকাশ করেছো মানুষের সামনে, বলতে বলতে কি বলেছে, আস্তাগফিরুল্লাহ আলাযীম আনা রাব্বুকুমুল আ'লা, আউযু বিল্লাহ, সে বলেনি আমি তোমাদের সবার বড় প্রধান রব, আস্তাগফিরুল্লাহ আলাযীম। যখন একদম লাস্টে আল্লাহ পকড়াও করেছেন, তখন বলছে আমিনতু বিল্লাযী আমানা বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আপনারা দেখবেন অনেক নাস্তিক এই জমানায়, অনেক হিন্দু মুশরিকরা পর্যন্ত সারা জীবন কুফরি আর শিরক, আল্লাহ নাফরমানিতে লিপ্ত, আর যখন মৌত আসে তখন কি করবে, এখন কোনো পথ নেই তো, একদম লাস্টে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি যখন আসে মৌত, তখন বলে আমি এখন তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, আরেকজনের উপর জুলুম করেছো, আল্লাহর নাফরমানি করেছো, দুর্গা পূজা করেছো, দুর্গা পূজা করেছো, পাখি পূজা করেছো, মাজার পূজা করেছো, সব পূজা করেছো, আর একদম লাস্টে ওদের আসে আগে এখন দেখা কি করবো, এখন তো দেখা যায় ওয়াহাবিদের কথাই ঠিক আছে, ঠিকই বলে একদম লাস্টে এরকম বললে হবে। ইয়াদ রাখেন, আপনি যদি সত্য সত্যি ঈমান আনেন, আপনার ঈমান যদি মজবুত হয়, অমুককে আর তমুককে দেখাবার জন্য ঈমান আনবেন না, যাকে খুশি আর রাজি করার জন্য আপনি ঈমান আনবেন, তিনি কে বলেন, মাশাআল্লাহ, সহি তাআলা, আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা ঈমান আনবো, আমরা সুন্নতের পথে চলবো, বেদাতের পথ ছেড়েছি আর বেদাত করবো না, ঠিক আছে না, বেদাত ছেড়েছি বেদাত করবো না, বেদাত আগে জানতাম না এখন জানলাম, বেদাত ছেড়ে দিব আর করবো না, শিরিক আগে জানতাম না এখন জানলাম, এখন ছেড়ে দিয়েছি আর করবো না, চাই বাংলাদেশ যাই, চাই ইন্ডিয়া যাই, চাই পৃথিবীর যে কোনো জায়গায় যাই, কারণ আমার ঈমান যে কোনো জায়গায় আমি যাবো সেটাই আমার ইমান আমাকে মজবুত থাকতে হবে, মজবুত রাখতে হবে। এটা নয় যে সৌদি আরবের ইমান হচ্ছে একটা আর বাংলাদেশের ইমান হলো আর একটা, তাই নাকি? সৌদি আরবের আমল হয় একটা আর বাংলাদেশের আমল হলো একটা না। আপনি হক বুঝেছেন, হক আপনার সাথে যেন সবসময় থাকে, বলেন ইনশাআল্লাহ। এই হলো জিলাওয়ের ঘটনা সংক্ষিপ্ত, লম্বা ঘটনা বলতে বলতে কোরআন যদি বের করা কতদিন তফসিল লাগবে, এক বছরে শেষ হবে, বুঝতে পারছেন? সংক্ষিপ্ত এটা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিলেন, সব একদম নেস্তনাবুদ। আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, আল্লাহ যদি চায় আপনাকে ধ্বংস করতে কয় মিনিট লাগে, কয় মুহূর্ত লাগে? তুমি বড়াই কিসের করছো? তাই আমরা কেউ যেন বড়াই না করি, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা সবাই যেন আল্লাহর দিকে রুজু করি। ভাই আমার তো এই দিনের সিয়ামের সম্পর্ক, আসলের দিনের সিয়ামের সম্পর্ক কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে, ঠিক কিনা? আল্লাহ পাক ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন তার সম্প্রদায়কে, পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, এই দিনে সিয়াম পালন করে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো, না না, ইহুদিরা যখন বলল আমরা এদিন এই জন্য সিয়াম পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিন, তোমাদের থেকে আমাদের আরো বেশি সম্পর্ক হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে, তোমাদের থেকে আমাদের আরো বেশি হক হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে, আমরা তার আরো বেশি নিকটবর্তী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিন সিয়াম পালন করলেন আর আশুরার দিন সিয়াম পালনের নির্দেশ দিলেন। এই হচ্ছে আশুরার দিনের সিয়ামের কারণ, এর সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই, বুঝতে পারলেন? আবার বর্তমানে দেখছেন তো, এই যে শিয়ারা, রাফিদীরা, বেদাতীরা, ওরা হচ্ছে আসল বেদাতী। এমনকি ভারতের, ভারতে কিন্তু অনেক শিয়া আছে, বাংলাদেশে শিয়া কম থাকলেও বাংলাদেশের পতিত সুন্নিরা অনেকেই শিয়ার মতো, শিয়াদের মতো তাজিয়া বের করে, বের করে না, অনেকে হায় হুসন হায় হুসন করে, আস্তাগফিরুল্লাহ। এগুলা কি বলেন, যাইজ না যাইজ? কারবালার ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নাই। দুই নম্বর, এরকম যে তারা করে বিলাপ করে, এটা কোথেকে পেয়েছে? সহিহ বুখারী হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যাহ, ওরা আমাদের অন্তর্ভুক্ত না যারা গাল থাপ, গালে থাপ্পড় মারে, আরেকটা বিপদ থাকে, আপদ থাকে, হায় রে আমার ধ্বংস, হায় রে আস্তা। যারা এরকম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওরা আমার উন্নতের অন্তর্ভুক্ত না। আবার দেখেন শিয়ারা বর্তমান এই সময় বড় বড় ছুরি দিয়ে মাথায় মারে, পিঠে মারে, আপনারা দেখবেন এটি একদম সহজ, পিঠে মেরে একদম, মানে পিঠ দুই ভাগ করে নেয়, সেদিন দেখেছি এরকম একটা আস্তা হলো, আপনারা হয়তো দেখেছেন অনেকে, ঠিক না? এটা কোথায় পেল? ওরা এমন বেজাতি, জাহান নামে যাওয়ার আগেই তারা নিজেরা নিজেদেরকে শাস্তি দিচ্ছে, ভূমিকা নিজে নিজেকে শাস্তি দেবে, নিজে নিজেকে এরকম আঙুল কাটবে, নিজের চামড়া কাটি কেটে এইসব বেদাতি, সরাসরি বেদাতি, গুমরাহ ফিরকা, জাহান্নামী ফিরকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি জাহান্নামী কেন বললাম, আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মা 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী, এক দল ছাড়া, 72 দল কি জাহান্নামী আর এক দল জান্নাত, ওই জিয়ালা এক দল 72 দলে। এর মধ্যে আলোচনা করার কোনো ইখতিলাফ নেই, শিয়ার আগে ভারতের দলের একদলের মধ্যে ইখতিলাফ নেই, এই জন্য ওরা ভারতের দলের একদল, আবার উল্টে আমাদেরকে বলে আমরা জানাল্লাহ। তো মহাম্মদ সাহেব কি বলেছেন যখন তাকে বললো ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি, নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথে আমি আছি এবং আমার সাহাবাগণ আছেন ওই পথে যারা চলবে তারা হচ্ছে জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ, আছেন তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মানি কিনা, আবু বকরকে মানি কিনা, ওমরকে মানি কিনা, ওসমানকে মানি কিনা, আলীকে মানি কিনা, মুয়াবিয়াকে মানি কিনা, তলহাকে মানি কিনা, যুবায়েরকে মানি কিনা, আব্দুর রহমান বিন আউফকে মানি কিনা, যুবায়েরকে মানি কিনা, আমরা সাদ বিন মালিককে মানি কিনা, সুঈদ বিন যায়েদকে মানি কিনা, আমরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত দেই, তাদেরকে সম্মান করি, কোন একজন সাহাবীকে আল্লাহ দিন থেকে খারিজ করি না, কিন্তু ওইসব ওইসব বেদাতিরা শিয়ারা বেশিরভাগ সাহাবিদেরকে তারা কাফির মনে করে। এইসব শিয়াদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে? তাই আজ থেকে বয়কট করুন, শিয়া ছেড়ে দেখবেন না আপনারা, কথা বুঝলেন, ছিনে দেখতে নাই, আস্তে আস্তে করে দেখবেন পরবর্তীতে আপনাকে তার ধর্মের দিকে আকৃষ্ট করে ফেলবে। এই জন্য সব সবসময় সচেতন থাকা দরকার, কোন রকমের আল্লাহ নাফরমানি যেন না করি, বেদাত থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে ভাইরা মা। তাই আসল আর সিয়ামে কেন আমরা সিয়াম পালন করি তার কারণটা আপনারা জানতে পারেন, জানেন কি না? আসেন, এই দিন সিয়াম পালন করলে কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন সিয়াম পালন করলে পিছনের এক বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। বলেছেন ইউকাফিরু সানাতাল মাদিয়া, বলেছেন ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর দরবারে আশা রাখি এদিন যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার পিছনের এক বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কাল বাকি আছে, আগামীকাল, আগামীকাল বুঝেন তো, কালকে যদি আল্লাহ তৌফিক দেয় যাদের বেশ অসুবিধা রাখতে পারছেন না, কোনো অসুবিধা নেই, যথাসাধ্য চেষ্টা করবেন সিয়াম পালন করতে, বেশ মুশকিল পারবেন না, যোগ ওয়াজিব না, ফরজ না, বুঝতে পারছেন? যারা চেষ্টা করলো পরে যদি হে পারছে না অসুবিধা না, মুশকিল চেষ্টা করা দরকার, আলহামদুলিল্লাহ আমরা সবসময় গুজরা সহিরা করে সবসময় হচ্ছে তাই না, একে বুঝলে আল্লাহ আমাদের গুণের কথা মাফ করেন। তাই আমরা চেষ্টা করবো আগামী কালকে সিয়াম পালন করি, যদি আপনার আপনার মনে যদি আত্মপ্রত্যয় থাকে এরকম আল্লাহর জাতির উপর ভরসা, রবকে মানে ইয়া রব তৌফিক আতা আল্লাহ দিবে ইনশাআল্লাহ তাআলা, তৌফিকের মালিক আল্লাহ, বুঝতে পারছেন তো? আমি নিজের জোর রাখতে পারি, এইটা কালকে আদা সাক্ষী, কালকে রাত্রে আমার অবস্থা একটু খারাপ থাকে আমি বুঝতে পারছি, মনে করলো আজকে কি অবস্থা বললো, আর বুঝতে পারছেন রোজা রাখতে পারবো কিনা, আমি একটু চলাফেরা করি নি আর কি, বেশি স্বাভাবিক অবস্থায় চলে, আল্লাহ যেন হেফাজত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রোজা হয়ে গেছে আর ওষুধ টষুধ খাইনি, তার এক সিন্ডিজের ফায়দা হয়ে গেছে, বারাকা আল্লাহ বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চেষ্টা করেন আগামীকাল একদিন রোজা রাখা, আর যারা আজকে রেখেছেন আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা আসল কথা হচ্ছে আমরা কার অনুসরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, অন্য কোনো ব্যক্তির বাবা দাদা আমাদের আদর্শ না, আমাদের আদর্শ পুরুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাথে সাথে উলামায়ে কিরাম, তাবেইন, তাবে তাবেইন, সাহাবা, মুহাদ্দিসিন, এদেরকে আমরা মেনে চলি নিয়মতান্ত্রিক, ঠিক কিনা? আমরা অস্বীকার করি না, কেউ যদি আমরা শুধু নবীকে মানে অত মুশকিল না, ওদেরকেও মানতে হয়, ওদের কথা ওদের আমরা যদি এইসব ওলামায়ে কিরামদেরকে না দেখি তাহলে চলবো কিরকম, কিন্তু তার মানে কি এটা তারা যদি ভুলও বলে তবুও তখনও মানবো? যদি আমাদের কাছে স্পষ্ট হয় কোনো আলিমের কথা ভুল তাহলে এই অবস্থায় তার ভুল কথা মানবো না, তখন কি করবো কোরআন এবং হাদিসের অনুসরণ করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।